سيجعل الله بعد عسر يسرا বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবে এবং যাহার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যাহা দান করিয়াছেন তা হইতে ব্যয় করিবে। আল্লাহ যাহাকে যে সামর্থ্য দিয়াছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি। قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا কত জনপদ উহাদের প্রতিপালক ও তাহার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধে আচরণ করিয়াছিল ফলে আমি উহাদের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি। فذاقت وبال امرها وكان عاقبه امرها خسرا অতঃপর উহারা উহাদের কৃতকর্মে শাস্তি আস্বাদন করিল ক্ষতি হইল উহাদের কর্মের পরিণাম। اعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا اولي الالباب الذين امنوا قد انزل الله اليكم ذكرا আল্লাহ উহাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ যাহারা ঈমান আনিয়াছ নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا قد احسن الله له رزقا এক রাসূল যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাহাদেরকে অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য যে কেউ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহার চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাকে উত্তম রিজিক দিবেন। আল্লাহু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন লিতাআলামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদীরু ওয়া আন্না আল্লাহ কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ যাহাকে তোমরা বুঝিতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন।